এইবারে তাহলে কি তারা জাহান্নামে থাকবে? আমরা আর কি বলবো, আল্লাহ নবী বলেছেন এই কথা। সুতরাং এইভাবে অতিরঞ্জনের ফলে, মানে যাকে আমি ভক্তি করি, যাকে আমি ভালোবাসি, তার বিরুদ্ধে কোন, তার বিরুদ্ধে কথা নয়, তার নিজেরই কথা, সঠিক কথা। আল্লাহ আল্লাহ নবী নিজে যখন বলছেন তোমরা আমার কাছে যাচাই বাচ্চে নাও, কে আমাকে আমি কোন উপকার করতে পারবো না, আল্লাহ নবী আমাদের কান্ডারি, আমাদের কান্ডারি, আমাদের পাপ থেকে রক্ষা করবেন তিনি, পতিত পাবন তিনি, তিনি আমাদেরকে পাপ থেকে রক্ষা করবেন। এবং আরো বহু শিল্পী কথা আছে যা আপনারা জানেন, তারা বিশ্বাস করে আল্লাহ নবী হাজির নাজির, যেখানে মিলাদ হয় সেখানে আল্লাহ নবী হাজির হয়ে যান, একটা চেয়ার খালি রাখা হয় তাই না, তারপরে শেষকালে উঠে বলা হয় আর নাকি এতক্ষণ বেয়ালের মতো বসে থাকলে, মানুষ যখন আসে তখন না দুই উঠিয়ে সম্মান দাঁড়িয়ে সম্মান দেবে, মানুষ যখন ঢুকবে তখনও দাঁড়িয়ে দেবে, যেমন সৌদিরা করে দেখেছেন কেউ এলে পরে তখন সঙ্গে সঙ্গে উঠে সম্মান দেয়। আর তুমি চেয়ারটা খালি রাখলে, মিলাদ হয়ে গেল এক দু ঘন্টা, তিন ঘন্টা, চার ঘন্টা, পাঁচ ঘন্টা, হ্যাঁ, তারপরে শেষকালে যখন মিলাদ শেষ হয়ে গেল তখন উঠে বললি আয় নবী, এতক্ষণ আল্লাহ নবী বসেই আছেন নাকি জানি না কখন এসেছেন আল্লাহ নবী, হ্যাঁ কি বলবেন আপনি তাদেরকে, কি বলবেন আল্লাহ নবী কখন এসছেন, এতক্ষণ আল্লাহ নবী বসছিলেন নাকি যখন দাঁড়ালেন তখনই এসছেন, আপনাকে দেখতে পেয়েছেন আল্লাহ নবী এসেছেন, তার কেন উঠে দাঁড়ালেন ইয়া নবী তার জন্য সম্মান দেওয়ার জন্য, এরা বলছে মিলাদে হাজির হয়। অথচ আপনারা জানেন যে ব্যক্তি, যে মানুষ দুনিয়া ছেড়ে চলে যান সে মানুষ এই দুনিয়ায় আর ফিরে আসতে পারে না, এইসব বিশ্বাস আকিদার জন্য। এরা উল্টে চোর গৃহস্থকে ডাঁটে, উল্টে চোর গৃহস্থকে ডাঁটে, উল্টে ওহাবিকে কাফের বলে ওহাবিদের পেছনে নামাজ পড়ে না, আর এই জন্যই হজ করতে এসে তারা এই হোটেলের ভিতরেই নামাজ পড়ে, হোটেলের ভিতরেই নামাজ পড়ে, সুযোগ পেলে আল্লাহ নবীর কবরকে সিজদা করবে, এরা যদি সুযোগ পায় আল্লাহ নবীর কবরে তাওয়াফ করবে, কিন্তু ওহাবিরা করতে দেয় না। তোমার ইমানকে বাঁচানোর জন্য ওহাবিদের নিজস্ব লাভ আছে নাকি, কোন স্বার্থ নেই তোমার ইমানটাকে বাঁচাবার জন্য, মাকামে ইব্রাহিম ধরে এভাবে নিয়ে কত চুমু চাটা গায়ে মাখা দেখেছেন, যদি পরটা সিজদা করবে ইব্রাহিমের পাকে, যেহেতু তাদের কাছে তাজিমি সিজদা যায়, ওদের তাজিমি সিজদা, ওদের পীর সাহেবকে সিজদা করা যায়, সিজদা তাদের জন্য জায়েজ। অথচ আমরা জানি যে সিজদা চাহে তাজিমি হোক আর চাহে ইবাদতই হোক, সমস্ত রকমের সিজদা কার জন্য, আল্লাহ ছাড়া কার জন্য না। ইসুফ আলাহ ইসলামের যুগে ইসুফ আলাহ ইসলাম সিজদা করেছিলেন, তার যুগে যারা ছিল তামার যুগে কি, তাদেরকে বলো মুসা আলাহ ইসলামের যুগে তহসিল কত, মদ খেলে পরে মদ যদি গায়ে লেগে যেত কি করতে হতো, বসতে তুলে ফেলতে হতো, আমার যুগে তাই করতে হবে নাকি, ঈসা আলাহ ইসলামের যুগে মদ খাওয়া হালাল ছিল, মদ খেতে পারতেন, খাওয়া যাবে, আমাদের যুগে ধরুন আমাদের নবী সাল্লাহ ইসলামের যুগে ইসলামের শুরুর দিকে মদ খাওয়া হালাল ছিল, খাওয়া যাবে নাকি, যখন যেটা সেরকম মানতে হবে। এখন কোথায় কোথা থেকে দলিল নিয়ে এসে তুমি প্রমাণ করছো যে এটা জায়েজ, তাজিমি সেজদা জায়েজ, সেজদা করা যাবে, গরুকে সেজদা করা যাবে, এই তো সমস্যা। এই জন্য ওহাবিদের সাথে তাদের বিরাট দ্বন্দ্ব, সৌদি আরব হজের দেশ ওহাবি, এটা তাদের জন্য বড় দুঃখের বিষয়, এই জন্য বড় দুঃখের বিষয়। এই জন্য কোন কোন পীর সাহেবের কাছে কাবা শরীফ খোদ উঠে যায়, দিয়ে সেখানে বাংলাদেশে বসেই হজ করে নেয়, তাই না, শুনেছেন না শুনেননি, কাবা শরীফ খোদ উঠে যায়, হ্যাঁ সেখানেই তওয়াফ করে নেয়, সেখানেই হজ করে নেয়, মাশাআল্লাহ। এই দ্বন্দ্ব আজীবন থাকবে এবং পৃথিবী যতদিন আছে থাকবে, মুশরিকদের এতে ইসলাম আর অন ইসলাম তো আছেই, তারপরে ইসলাম মুসলমানদের ভিতরে এত দল এত মত, এক অপরকে কাফের এই সেই বলেই, এক অপরের পিছনে নামাজ পড়ো না, নামাজ হবে না, এই সেই বলে ফতোয়া দিয়ে মানুষের মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে রেখেছে এরা, এই মোল্লা মুন্সিরা, এই হুজুর বুজুর্গরা, এরা ফতোয়া দিয়ে তাবলিগি জামাত কাফের, জামাত ইসলামী কাফের, ওই কি বলে আহলে হাদিস কাফের, নাজদি কাফের, লামজাবি কাফের, কে থাকলো বাকি, আমি আর আমার বাপ, আমরাই খালি সৎপথে আছি, বাকি সব থাকবে, হ্যাঁ জানলাম, তাদের রিজার্ভ করা আছে, রিজার্ভেশন করা আছে, তাদের পীর সাহেবের রেজিস্ট্রি করে দিন জান্নাতের জন্য, আল্লাহ মুস্তাআন, হ্যাঁ যে এমন মনে করতে পারে। সুতরাং আল্লাহ মুস্তাআন, আল্লাহ বিচার করবেন কালকে আমাদের দিনে কে কোন হক পথে আছে। এখানে দলিল দিয়ে যারা বিচার করে তারা দলিল হিসাবে দলিল দিয়ে প্রমাণ করতে হবে যে হ্যাঁ আমরা যেটা বলছি সেটা ঠিক না ভুল। যদি আমাদের দলিলে ভুল থাকে, আমাদের প্রমাণে ভুল থাকে, তাহলে বলো, আমরা তো বিনা প্রমাণে কিছু বলছি না। সুতরাং আল্লাহর কাছেই আমাদের আরজি, যেন আল্লাহ মানুষকে হেদায়ত করেন। আর মানুষের হাতে যা আছে আমাদের সৎপথ দেখিয়ে দেওয়ার কাজ, আমরা সেই সৎপথ দেখাবো আর মানুষকে বোঝাবো। যতক্ষণ সে নিজের আকীদা সংশোধন না করেছে তার কোনো আমল কবুল হবে না। আমাদের শিল্প ছোট শিল্পের ব্যাপারে যে আলোচনা শুনলেন, মোটামুটি যে আলোচনা করা হলো যে আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক থেকে বাঁচা ছাড়া মুক্তির কোন পথ নেই, কোন উপায় নেই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আর কিছু প্রশ্ন আছে আপনাদের? বলছেন